السلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. গত দর্শে সূরা তারিকের তফসীর পেশ করা হয়েছে, আজকে বাকি অংশটুকু যে আয়াতগুলি পাঠ করলাম। রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাই যাতি রাজা, কসম আসমানের যেটি হচ্ছে যাতি রাজা, বৃষ্টিওয়ালা। কারণ বৃষ্টি উপর থেকে আসে তো না নিচে থেকে, এই জন্য আসমান উপরে যে যাই আছে তাকেই বলা হয় আসমান। অন্যদিকে উপর দিক থেকে আসে, আসমানের দিক থেকে আসে, এইটাকে বলা হচ্ছে ওয়াস-সামাই যাতি রাজা, কসম আসমানের যেটি হচ্ছে বাদলওয়ালা বৃষ্টিওয়ালা আসমানের শপথ, শপথ কসম। والارض ذات الصدع, কসম জমিনের যা বিদীর্ণ হয়, বিদীর্ণশীল, ফাটনশীল, সহজ তর্জমা ফাটনশীল, কিরকম ব্যাখ্যা আসছে, ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই এটি মীমাংসাকারী বাণী। আর এটি বলতে আল্লাহর কালাম, আল্লাহর কালাম হচ্ছে ফয়সালা, মীমাংসা, সবকিছু মীমাংসা হয়েছে কোন কিতাবে? বলো, আল্লাহর কিতাবে। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়ামা হুয়া বিল হাযল, এটা কোন হাযল নয়, হাযল মানে অর্থহীন বাক্য নয়, আল্লাহর কালামে যা আছে সবই অর্থপূর্ণ, অর্থহীন নয়, অর্থবহুল, প্রত্যেকটি কথার মধ্যেই অর্থ রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন অর্থহীন কথা বলেন না, কি বলেন? আমরা অর্থহীন কথা বলি কিনা? আমরা বলি। আল্লাহ বলে সুবহানাল্লাহ, আসমান আসমান জমিন যা সৃষ্টি করেছেন রাব্বুল আলামিন অর্থহীন সৃষ্টি করেননি, অর্থবহুল করে সৃষ্টি করেছেন, এর মধ্যে অর্থ রয়েছে। ইন্নাহুম ইয়াকীদূনা কাইদান, ওরা খুবই ষড়যন্ত্র করছে, কিছু ব্যাখ্যা আসবে পরে। ওয়াকীদু কাইদান, আর আমি তাদের জবাবে কৌশল অবলম্বন করছি। ফামাহ্হিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, অতএব তুমি কাফিরদেরকে অবকাশ দাও, সময় দাও। আবার বলছেন কতটুকু, আমহিলহুম রুওয়াইদা, অল্প সময়ের জন্য তাদেরকে সময় দাও, অবকাশ দাও। এই আয়াতগুলির পূর্বে রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়ান-নাজমের, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু আস-সাকিব, উজ্জ্বল নক্ষত্রের কসম, তাই না? আন-নাজমু আস-সাকিব, এবারে আন-নাজমু আস-সাকিব, উজ্জ্বল নক্ষত্র বা নক্ষত্রগুলির একটি কাজ হচ্ছে রব্বুল আলামিন এগুলি দিয়ে রুজুমাল লিশয়াতিন, শয়তানদেরকে প্রহার করেন। এই যে কোরআন, কোরআন আল্লাহর বাণী, উপর থেকে আসে, এ বাণীটি আল্লাহ পাক হেফাজত করেছেন, কোরআনের হেফাজত করেছেন রব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে। এর মধ্যে থেকে একটা, শয়তান যদি কোরআন নিতে চায় তাহলে ওর উপর কি আসত, উপর থেকে নক্ষত্র পড়ত, উপর থেকে ধোয়া করে, তার কাজই হচ্ছে শয়তানকে প্রহার করা। তাহলে তার মানে কোরআনের হেফাজত করার জন্য রব্বুল আলামিন উপরে নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন, যার ফলে শয়তান আর কোরআন কে বিকৃত করতে পারেনি আর এখনো পারবে না। বলুন সুবহানাল্লাহ, কোরআন কি পুরো সৃষ্টি বিকৃত করতে পারবে না? আপনাদের আগে আছে তো অন্যান্য গ্রন্থ, একবার এক বছর, দু বছর, দশ বছর, বিশ বছর পরে হয়তো বেশ কম হয়ে যেতে পারে। দেখে নিন আপনারা আমাদের দেশের ইতিহাস এই চব্বিশ বছরে কত রকমের বিকৃত হয়েছে। ভারত স্বাধীন হয়েছে, ভারতে মুসলমানরা যতটুকু যা দিয়েছেন আমার যা মনে হয় কথিত বিদর্ভীরা যতটুকু যা দেয়নি, কিন্তু ভারতের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে ফেলা হয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহর কালাম কোরআনে কারীম, এই কালাম যেভাবে নাজিল হয়েছে সেভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত ওভাবেই থাকবে, কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিযুন, নিশ্চয় আমি যিকির নাযিল করেছি আর এর হেফাজত আমি করব। এরপরে দেখেন তো আত্তারিক বুঝলেন কি অবস্থা কোরআনের হেফাজত। অন্যদিকে এই যে ওয়াসসামাই যাতুর রাজা ওয়াল আরদি যাতিস সাদা, বৃষ্টি সম্পন্ন আসমানের কসম, পানিওয়ালা আসমানের কসম, মেঘ কুঞ্জ বা মেঘমালা সম্পন্ন আসমানের কসম। আচ্ছা, উপর থেকে যখন বৃষ্টি পড়ে জমিনে জীবন আসে, জমিন যখন শুকিয়ে যায় তখন তার মধ্যে জীবন থাকে না, মৃত হয়ে যায়। আপনারা এটা বুঝেন কি বুঝেন না? জমিন যদি শুকনো থাকে তাহলে তা থেকে কিছু উৎপন্ন হবে, ধান হবে, গম হবে, কিছু হবে না, হয়তো টমেটো হতে পারে, হবে না, পানি লাগে, আলু হতে পারে, কি হবে? সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বাঁচবেন পানি না হলে? আমাদের দেশে তেমনি একটা কথা আছে, আমরা সবাই বুঝি যে পানির অপর নাম কি বলে? জীবন। সুবহানাল্লাহ। ওয়াসসামাই যাতুর রাজা, তারপরে ওয়াল আরদি যাতিস সাদা, পাটলশীল জমিন বা বিদীর্ণশীল জমিন, এটা বলতে কি বোঝায়? ফাটনশীল জমিন, জমিন ফাটে, আমার স্বাভাবিক দিক দিয়ে ফাটে, কিন্তু এর মধ্যে আরেকটা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন আগে বাকি কি ব্যাপার? আপনি বীজ রোপণ করেন, অটোমেটিকলি বীজ থেকে কলি উৎপন্ন হয়, চা উৎপন্ন হয় না? জমি যদি একদম শক্ত হয়ে থাকে ওই কলি বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এভাবে সৃষ্টি করেছেন ওই জন্য অটোমেটিকলি ফেটে যায় আর ওই চারা থেকে বীজ থেকে যেন কলি বের হয়। বল সুবহানাল্লাহ, এটা তার ব্যাখ্যা। ওয়াল আরদি যাতিস সাদা, সুবহানাল্লাহ। এরপরে বললেন ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা হচ্ছে কসমের জবাব, নিশ্চয়ই এটি মীমাংসাকারী বাণী। আপনি দেখুন তো মীমাংসাকারী বাণী, কসম খেলেন আগে তারপর বলছেন এটি কসম মীমাংসাকারী বাণী, বুঝাচ্ছেন যেভাবে পানি না হলে মাটি থেকে কিছু উৎপন্ন হয় না, ওইভাবে কোরআন না থাকলে মানুষের মনে ইমানের জীবন, ইমানই জীবন থাকবে না। وكذلك أوحينا إليك روحا من أمرنا, এভাবে আমি তোমার প্রতি আমার নির্দেশ থেকে নির্দেশ মোতাবেক রূহ নাযিল করেছি, রূহ নাযিল করেছি। রূহ মানে কি? বাংলায় কি বলেন? আত্মা। আপনার মধ্যে যদি আত্মা না থাকে তাহলে আপনি ভাবেন আত্মা নাই, আসল যে জীবন, জীবন কোনটা? ওই আত্মা আসল হচ্ছে রূহ। কোরআন মজুদ, ইমান মজুদ, কোরআন নাই, ইমান নাই। তাই যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ। কেয়ামতের পূর্বে এক সময় আসবে এরকম মানুষের মধ্যে কোরআন তুলে নেওয়া হবে, কোরআন এরকম থাকবে না, সাদা কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে কোরআন যতদিন থাকবে কেয়ামত হবে না, আর কোরআন যতদিন থাকবে মুমিনও থাকবে মুসলমানও থাকবে আমাদের উচিত আমরা এই কোরআন শিখব। কোরআন শিখবেন না শুধু ঠিক নেই, এখন তো ঠিক নেই, লজ্জার ব্যাপার না। নাম নিতে এক নম্বর, আমি বিভিন্ন জায়গায় যাই, দশ যখন দেওয়া হয় লোকজন লোকজনের সমাগম ঠিক আছে, আর যদি বলো এখন তো ঠিক করো পালিয়ে যায়, আসতে চায় না, আর তাই আর ঠিক করো আসতে চায় না, এমনি মনোভাব হতো। ওই এয়ারপোর্টের সাথে ক্যান্টনমেন্টের একটা শাখা আছে ওখানে, আর এতদিন যাবৎ রাত্রি ক্লাসে প্রতি সপ্তাহে কয়েকজন মুদারিস ওখানে আসেন, কিন্তু যখন কথাবার্তা বলা হয় বুঝে যায় তাদের মধ্যে কোন চেতনা নেই, আল্লাহ মুস্তাহান, তাদের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, মাশা আল্লাহ তোমার বলবে না, কিছুই নেই। কালকে জিজ্ঞেস করলাম এক পর্যায়ে এক সময় এসে যে মসজিদে ঢুকার দোয়ারটা কি বলেন তো, একটা মানুষ শুদ্ধ করে বলতে পারবো না, দুই তিনজন শুধু হাত তুলেছে আর কি, হয় আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি করবে, আর আম তো বলেন তো ওলা সময় নেই, আমি কি বলবো, আধা ঘন্টা চল্লিশ মিনিটের দরকার, আম তো করেছেন দেখি শুনবেন, আপনাদের জন্য সুযোগ, ওখানে তো আর সবসময় মানুষ তারা পায় না, ক্যান্টনমেন্টের ভিতরে যান ওখানে শুধু বক্তব্য দেওয়ার জন্য, তারপরে চলে আসে। এই যে এখানে এতক্ষণ যাবৎ আলহামদুল শিখানো হলো, প্রায় পনেরো দশটা থেকে শুরু হয়েছে দর্শ, এগারোটা পর্যন্ত, এর থেকেও বেশি। আপনাদের উচিত ছিল আপনারা গুরুত্ব দিয়ে আসা, যারা আগে আসতে পারে, যে আসতে পারে না কি করা যাবে, উৎসাহ উদ্দীপনা নাই, উৎসাহ বাড়ান, দিন শিখুন, কোরআন শিখুন, আলহামদুলিল্লাহ শিখুন, সালাত শিখুন, সারা জিন্দগি শেষ, সালাত আমরা নিয়মতান্ত্রিক আদায় করতে পারছি না। ছয় একবার বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। দুঃখের ব্যাপার কিনা, সে তিন জানা সেভেন জানা তিন জানা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু দুঃখের ব্যাপার আলহামদুলিল্লাহ ঠিক নেই। আল মুস্তাকিমের পরিবর্তে মুস্তাকিম বলে, ইয়াকার পরিবর্তে ইয়াকা বলে, এখন তো আমি শুনলাম এই দুষ্টা কার, আস্তাগফিরুল্লাহ, আমার নিজের দোষ না, একটু উৎসাহ বাড়াবো না, দশ তো আপনি এমনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বক্তব্য শুনলেন, কোনো অসুবিধা নেই, কোন টেনশন নাই, শুধু শুনলেন ওই তো আসে, অসুবিধা নেই। আর কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআন শিক্ষার দোষে আপনি আসবেন না, দোয়া শিখবেন না, এগুলো হচ্ছে আপনার নিজের ফায়দা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন এই কোরআন সবাই শিখার জন্য অগ্রসর হবে। কি বলেন ইনশাআল্লাহ, অনেকে বলেন তো ইনশাআল্লাহ, একবার মন থেকে বলে সবাই ইনশাআল্লাহ, সবাই বলছে, কেউ যদি না বলে তাহলে মনের মধ্যে বলো, মন থেকে বলো, আর আল্লাহকে বলো আল্লাহ তুমি আমাদের কোরআন শিখার তৌফিক দাও। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়ামা হুয়া বিল হাজম, দেখেন তো ইন্নাহু লাকাউলুন ফাসল, এই কালাম হচ্ছে আল্লাহর কালাম, এটি হচ্ছে ইমাম শাকারী, সব কিছুর সমাধান পাবেন এই কালামে, যদি কোরআন আমরা বুঝি তাহলে এই কালামের সবকিছুর সমাধান মুখী। আর এই কালামের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীর সুন্নাহ কি? ব্যাখ্যা গত দশে আমি বলেছি, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম সালাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। নবী হচ্ছেন শিক্ষক, এই কোরআন জানতে হলে, কোরআন বুঝতে হলে নবী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আল্লাহ আপনি কোরআন শিখতে পারবেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিল হাসি, এই কোরআন অর্থহীন বাণী নয়, যাই আছে সবই অর্থপূর্ণ। তাই কোরআন পড়বেন আর চিন্তা ফিকির করবেন, অতএব বোঝা গেল তফসীরের দর্শন প্রয়োজন আছে, কোরআন শিখারও প্রয়োজন আছে, তিলাওয়াত শিখারও প্রয়োজন আছে, ব্যাখ্যা জানার প্রয়োজন আছে। তাই তফসীর আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে, কিন্তু মূল হচ্ছে আপনাদের আমাদের সকলের মূল হল কোরআন শিখা। আলহামদুলিল্লাহ শিখা কমপক্ষে, কারণ আমি তো সারা তো সলাপ হবেই, যদি কেউ সুরায়ে ফাতিহা না পড়ে তার সলাত নেই। আপনি এখন সুরায়ে ফাতিহাই সারা দিন দেখি চলে যাচ্ছে, আপনি সুরায়ে ফাতিহাই ঠিক করলেন না, আপনার সলাতটা কিরকম হবে? আমরা ভাত খাই, চাউল কইস, হালকা একটু ভাঙ্গা ভাঙ্গা পাই, ভালো করে পাকে নি আর কি। আপনি চালাবেন, আপনার কাছে খারাপ লাগে কিনা এটা বুঝেন? যদি একটা হোটেলে এরকম চাউল এরকম থাকবে, এখানে কেউ যাবে বললাম? আর যদি মনে করেন ছয় মাস একবার হয়েছে, তবু বললো বলো না, যাতে বলে কি না ওই এই জায়গায় যদি মাঝে মধ্যে একটু ব্যস্ত হয়ে যায় দেখেন মানুষের কি কিরকম মন্তব্য করে, সেন্টারে অথচ ফ্রি খাবার সব খা, তবু শুরু হয়ে যায় মন্তব্য। আর এইটা আমরা বলি তাহলে কোরআন হলো কেনা সলাতে পড়বো, আলহামদুল ঠিক নাই ভাঙ্গা ভাঙ্গা পড়ি, কিরকম হবে? আমাকে বোঝা উচিত না? আমাকে নিজেকেই বোঝা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কেউ তো রাগ করবেন না, সত্য বলো না মিথ্যা, আপনাদের জন্যই বলেছি আর যারা আমার কাজে আসেন তাদের সকলের জন্যই, যারা এই কোরআন কোরআনে যাদের ত্রুটি রয়েছে তারা কোরআন ঠিক করুন, সলাতে দোয়া করি সলাতে কালাতের এগুলো ঠিক করুন, আপনাদেরই ভাই। আর যারা কোরআন জানে ওরা আরো শুদ্ধ করবে, কোরআন যারা মুখস্থ করেছে ওরা বারবার কোরআন পড়বে, যদি বারবার কোরআন না পড়েন তাহলে কোরআন মনে আর থাকে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআহাদু হাযাল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আও নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুয়া আশাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিল ফি উকুলিহা। তোমরা এই কোরআনকে ধরে রাখো, কিরকম ধরে রাখো? অর্থাৎ বারবার পড়ো, বারবার পড়ো, আর ওকে মজবুত করে অন্তরে রাখার চেষ্টা করো। আল্লাহর কসম, আল্লাহ সুসলাম বলছেন যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে বলছি, এই কোরআন মানুষের মন থেকে ওই রকম পালিয়ে যেতে চায় যেরকম উঠ রশি ছেড়ে পালিয়ে যেতে চায়। এই দেখা যায় অনেক মানুষ কত ছোটবেলা আনন্তরা পড়েছে, এখন আনন্তরাও জানে না, ঠিক না? লীলাভি জানে না, কোন কোন বক্তে বলেন তো মাশাআল্লাহ সবাই জানেন দিলে, এবারে যারা বজার করেন না তারা আমরা তো বজারের সময় থাকি না, তো শুনবো কোথায়, ঠিক না? তো তাইলে তো একটু কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি বোঝেন না পড়েন তাহলে আল্লাহ কি চার ওয়াক্ত ফরজ ফরজ করেছেন? পাঁচ ওয়াক্ত এক ওয়াক্ত পড়লেন কেন? তাহলে কয়েক ফরজ দরকার? পাঁচ ওয়াক্ত। ফরজ মিস করা ঠিক না, ভালো লোক ফরজ মিস করে না, কোনো ওয়াক্ত মিস করে না ভালো লোক। যত আপনি ভালো হবেন তত আপনার মধ্যে নামাজ ভালো হবে, যার মধ্যে নামাজ যত ভালো সে তত ভালো আল্লাহর কাছে। নামাজের ত্রুটি তার মধ্যে সবচেয়ে আসল জিনিস ত্রুটি, তার ভালো হবে কিন্তু নাসআলুল্লাহ সালামাতা ওয়াল আফিয়া। এরপরে আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকীদুনা কাইদান ওয়া আকীদু কাইদান, তারা খুবই ষড়যন্ত্র করছে। কিরকম ষড়যন্ত্র দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মক্কি জিন্দেগিতে দাওয়াত দিলেন দীর্ঘ 13 বছর, কয়েকজন মানুষ ইসলাম কবুল করেছিলেন, খুব অল্প অল্প কিছু লোক। পরবর্তীতে নাম এর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন, যারা ইসলাম কবুল করেছেন, যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে কত না কষ্ট দেওয়া হয়েছে, কত শাস্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই আপনারা যার নাম বলেন বিলাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হাবেশী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনার সাথে সাথে তার মুনীব, আর মক্কার মুশরিকরা তাকে কত কষ্ট দিত। আর তিনি ওই সময় বলতেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না। এত কষ্ট দেওয়ার পরেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে দিলেন। আর আমাদের কি অবস্থা হবে যদি হালকা একটু ঝটকা আসে, খালি ভাই নামছি এরকম ইমানদার, তাহলে ইমান তাজা করার জন্য দিন শিখা জরুরি। ইন্নাহুম ইয়াকীদুনা কাইদান, দেখেন কতটুকু ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। মক্কার মুশরিকরা বিভিন্ন কবিলা থেকে এক একজনকে নির্বাচন করল। শেখ ইবনে উসাইমীন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন 10 জনকে 10টা জওয়ানকে তলোয়ার দিয়ে প্রস্তুত রেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার ঘর থেকে বের হলেন সবকটি মিলে একসাথে তাকে শেষ করে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। তারা ষড়যন্ত্র করেছে ইন্নাহুম ইয়াকীদুনা কাইদান, আর এর কারণটা কি, 10 গোত্রের লোক একসাথে জড়ো হয়ে এক একটা জওয়ান একসাথে তরবারি দিয়ে আঘাত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাহলে কি হবে, শয়তান তাদেরকে মানুষের রূপে এসেছিল শয়তান তাদের কাছে, আর শয়তান এসে দিয়েছে তাদেরকে কৌশল। কি কৌশল বলেছে, তোমরা যদি এরকম করো তাহলে বনী হাশিমের লোকজন তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারবে না, ফলে তারা বলবে তাহলে দিয়ে দিয়ে দেবে রক্তপণ দিয়ে দেবে শেষ। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতর হত্যা করার জন্য 10টা জওয়ানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আশপাশে রাখলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন তখনই তারা কি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে একসাথে সবকটি মিলে তরবারিরা আক্রান্ত। কিন্তু রাখে আল্লাহ মারাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। ঐতিহাসিক গ্রন্থে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ওখান থেকে, আল্লাহর নামে রব্বুল আলামিন তাদের চোখ বন্ধ করে দিয়েছেন, ওরা কিছুই দেখতে পাচ্ছে না। কোন কোন ঐতিহাসিক উল্লেখ করেছেন হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করছিলেন وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ, আমি তাদের সম্মুখে বাধ সৃষ্টি করেছি, পিছনেও বাধ সৃষ্টি করেছি, তাদেরকে আমি নির্লক্ষ্য করে দিলাম, ঢেকে ফেললাম যার পরে তারা আর দেখতে পারেনি। এর পরে আল্লাহ সুবহানাহু তাদের উপর এরকম করেছেন, তারা নবী করিম দেখতে পারেনি, বরং কেউ উল্লেখ করেছেন তাদের সবকটি মানুষের চুকি ভালো লেগেছে, আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন আর দেখতে পারেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ কি বললেন, إنهم يكيدون كيدا وأكيد كيدا وقبير شوادندر قدشي إسلام بلد ده عبدالشيش كريم محمد رسول الله صلى الله عليه وسلم ওই ইসলামের সুবিধ সমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ধর্ম নিয়ে এসেছেন ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম নাকি এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা ছাড়া কেউ যদি অন্য তরিকা অবলম্বন করে তাহলে এটা কি আল্লাহর দরবারে কবুল হবে এই সামনে আসছে ১২ রবিউল আউয়াল কেউ যেন এইসব কাজ না করেন সৌদিতে তো এসেছেন আলহামদুলিল্লাহ অনেকটা দেখছেন না তবুও বলে ওরা কিন্তু হাবি এরা এগুলো করছে না কি বাংলাদেশ কি আমরা শুরু করে দিব আমরা এখান থেকে আগে হ্যাঁ এই বছর গত বছর হয়নি একটু বেশি বেশি করে করতে হবে গত বছর পয়সা কম ছিল এই বছর পয়সা আমার কাছে দিয়া যা একটু বেশি বেশি করে দিব গত বছর দিয়েছি মাত্র ২০০০ টাকা এই বছর ১০০০০ টাকা সৌদি আন্তর বিরাজ মাফিক সব হচ্ছে বিদা নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন যা কি আপনি করবেন একটা আল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে না ১০ কোটি টাকা আল্লাহর মধ্যে ব্যয় করেন যদি নবীর তরিকায় না হয় এই আমল আল্লাহ দরবারে কবুল হবে না বিশ্বাস করেন কি না বুঝে যায় সবাই ঘুমিয়েছে বুঝতে পারছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা ছাড়া আপনি যদি প্রতি বছর হজ করেন আপনার হজ কবুল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা ছাড়া আপনি যদি প্রতি প্রতিদিন রাত ১০০০ সালাত পড়েন রাকাত আপনার সালাত কবুল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা ছাড়া আপনি যদি হজ আদায় আপনি যদি যাকাত দেন আপনার যাকাত কবুল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি তরিকা ছাড়া আপনি যদি সিয়াম পালন করেন সিয়াম হবে আপনি বলেন এটা বরকত দাও নবীর তরিকা ছাড়া সিয়াম হয় কি না হতে পারে কি না নিজ পক্ষ থেকে বানিয়ে নিয়েছি মাঝে মধ্যে আপনারা শুনেন ওই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে এক ভণ্ড বলেছে আমি চেষ্টা ফিকির করছি চিন্তা ভাবনা করছি দুরাকাত ধোয়া করলেই হয় আপনারা শুনেনি এটা শুনেছেন কি না শুনেননি কে কে শুনেছেন রাধা মোদী মনে মনে বের হয় তাহলে এবার যদি আমি চিন্তা ভাবনা করছি নাতো দিয়া শিয়াম কি করবে শিয়াম তো বড় মুশকিল হ্যাঁ রমজান আছে ৩০টা বিরাট বললাম মুশকিল আর তো সে তো মনে হয় হারাম মাত্র দুই হোক রমজানে চিন্তা ভাবনা করছে মাত্র চিন্তা কি আস্তাগফিরুল্লাহ আল আযীম বন্ধ বের হতে পারে কি না যাকাত নবীর তরিকা ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পক্ষ থেকে যাকাত দিচ্ছেন হবে আচ্ছা আমি হ্যাঁ আপনি সলাত আপনি বলেন না কেউ কেউ বলে কি জানেন কোনো কোনো লোক বলে আরে ভাই সে তো আমল করছে আপনি বাধা দিচ্ছেন কেন ও তো আমল করছে বলে আচ্ছা আমল করলেই হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল করলে হবে আচ্ছা যারা বলেন হবে একটু হাত রোজদারি যে কোনো আমল আমল তো করছে বলে তো কেন এরকম কারো আকিদা ছিল আগে যাদের আকিদা ছিল এরকম হাত তুলে আমল করলে বাধা দিয়ে কেন বলে কিনা মাত্র ৩ জন মাসা আল্লাহ তারা বুঝা গেল ভালো বুঝছে এই জন্য হাত তুলেছে অন্যরা তুলে নি তোর কি করবে বলে ভাই খালি আমল করছে আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা ছাড়া আপনি যদি সালাত করেন আপনার সালাত হবে উদাহরণ স্বরূপ প্রতি রাকাতে কয়টা সিজদা দিই আমরা কয়টা রুকু একটা ও বলে প্রত্যেক দিন ২ সিজদা দিয়ে আর রুকু একটা একটা হবে না সমান করতে হবে রুকু দিতে হবে ২টা ইয়ামও করতে হবে ২টা সিজদাও দিতে হবে ২টা কি বলে নামাজ হবে তাহলে কেন আপনাদের এই আকীদা যে আমল করতে বাধা দিচ্ছ কেন বুঝলেন আমল হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমল আপনি করতে পারবেন না নবীর তরিকা ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মিলে আবার দিন নির্দিষ্ট করে দিয়েছে ১২ই রবিউল আউয়াল অথচ মুহাদ্দিসিন যারা তত্ত্ববিদ তারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস জন্মদিন হচ্ছে ৯ রবিউল আউয়াল কত তারিখ ৯ তারিখ তবে প্রসিদ্ধ হচ্ছে ১২ কিন্তু আসল হচ্ছে ৯ আর মৃত্যু দিবস কোন দিন ১২ মৃত্যু দিবসের ক্ষেত্রে মতবিরোধ নাই জন্ম দিবসের ক্ষেত্রে মতবিরোধ। সঠিক কথা হল জন্মদিবস কবে হচ্ছে? নয় রবিউল আউয়াল। আর রহিকুল মখদুম সুপ্রসিদ্ধ কিতাব শেখ শফিউর রহমান মুবারকপুরি এই কিতাব দেখে আন্তর্জাতিক বিশ্বে প্রথম পুরস্কার পেয়েছেন, প্রথম ব্যক্তি হয়েছিলেন শফিউর রহমান মুবারকপুরি। একদম শুরুতেই আপনি দেখবেন ওখানে তিনি উল্লেখ করেছেন সঠিক কথা হল, আসহ কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হচ্ছে নয় রবিউল আউয়াল। বুঝতে পারছেন? এটা হচ্ছে সঠিক। তবু আমি বলি নয় মুশকিল, ধোয়া বাড়ি বারোই রবিউল আউয়াল। তাহলে বারোই রবিউল আউয়াল যেভাবে তোমার কথা বলতে হবে জন্ম হয়েছে, ওইভাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। তাহলে প্রতি বছর তোমরা শুধু খুশি আর আনন্দ উপভোগ করো, সুপালন করো না কেন? ঠিক না ভাই? মানুষ যেদিন মারা যায় ওদিন আমি রান্নাবান্না করবো, ঠিক না? তাহলে হবে সুপালন, শুধু তোমরা খুশি, শুধু জিলাপি ফেলে পাও আর মিষ্টি ফেলে চাও। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ সোমবারে আপনি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বু'ইদতু ফীহি ওয়া উনজির আলাইয়া ফীহি। সোমবারে রোজা রাখার একটি কারণ উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন এই দিন হচ্ছে ওই দিন যেদিন আমি জন্মলাভ করেছি সোমবারে। আর আরেকটা, এই দিন আমি নবী হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হয়েছি, আর এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছে সুবহানাল্লাহ। এই সোমবারে, তাই প্রতি সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। যেহেতু সোমবারে কি হয়েছে? নবীর জন্ম হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবী নবী হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রোজা না রেখে শুধু বছরে একবারই যদি পালন করেন তাহলে প্রতি সোমবার যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, ঠিক না? ওটি রোজা রাখেন বছরে একবার, বার্ষিক দিবস পালন করার পক্ষে তো কোন দলিল নেই, কোন দলিল নেই। ইসলামে দুই দিবস, ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা। সাপ্তাহিক একটা দিবস আছে, ওইটা কোনটা? সাপ্তাহিক দিবস ওই বস জুমলা দিন, এটা তো সবাই জানে। তাহলে বার্ষিক দুই দিন, দুই দিবস, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আযহা, অন্য কোন ঈদ নাই। এখন ওইসব বেদাতিরা আরেকটা ঈদ বানিয়ে নিয়েছে বলে ঈদ ই মিলাদ, এটা হচ্ছে বিদআ। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আবু তাউল বকে কোনো কাজ করে লাভ নাই। আপনি কি বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, যদি এই দিনে কিছু পালন করা ভালো হতো তাহলে কি আল্লাহ রাসূল করতেন না? উত্তর দিন, করতেন না? তাহলে বুঝলা কেন নবী করিম জানেনি ব্যাপারটা? একজন তাই নাকি? নবী করিম সাল্লাল্লাহু ব্যাপারটা জানেননি, তুমি জেনেছো এই দিনে এরকম করা উচিত কিন্তু নবী করেননি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? যদি তোমরা বলো এই দিনে এই কাজ করাটা ভালো, ঈদ মানানো ভালো, তাহলে তো বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা জানতেন না, যার ফলে নবী থেকে ত্রুটি হয়ে গেছে। কারণ নবী নিজে তার নিজের জন্মদিবস তিনি ছিলেন। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা, আসল পিতাকে, আমাদের সকলের আলোর পিতাকে, আমাদের সকলে আদম আলাইহিস সালাম সবার পিতা কিনা? আদম আলাইহিস সালামের জন্মদিবস কোন দিন আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, আদম আলাইহিস সালামের জন্মদিন যেহেতু এই দিন, অতএব এই দিনে আমরা এরকম করছি, করেছেন? আচ্ছা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম যে ইকরাম আলাইহিস সালাম গেলেন, যদি এরকম দিবস পালন ভালো হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, আল্লাহ পালন করতেন। আচ্ছা আসেন, তাহলে যদি এরকম প্রত্যেক দিনই দিবস হয় তাহলে আপনি চলবেন কিরকম? এক লক্ষ চব্বিশ হাজার আমি এক রামানি মুসলাম এসেছেন, এক লক্ষ চব্বিশ হাজার আমি এক রামানি মুসলাম। আপনি যদি বলেন আমাদের সব প্রত্যেকদিন দিবস পালন করেন তাহলে ঘটে গিয়ে বেরোতে পারবো, আমি আর শুধু দিবস আছে বসে খাবেন কি কিরকম, রান্না করবেন কিরকম, কি করবেন কি না, বললা এটা যে বিদাতের মধ্যে কোন সন্দেহ নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যত সন্তান সবাই কার পক্ষ থেকে এসেছেন, খাদিজা থেকে, শুধু ইব্রাহিম মারিয়ার পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন মারা গেলেন অথবা তার যে জন্মদিবস যদি ওগুলো যদি ভালো হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করতেন না যে খাদিজার জন্মদিবস পালন করি, আল্লাহ মৃত্যু দিবস পালন করি। আসে সাইয়্যিদুস সুহাদা হামজা, হামজা বিন আব্দুল মুত্তালিব হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, নবীর আপন চাচা কে হামজা, তিনি ইসলাম কবুল করেছেন মাশাআল্লাহ। যখন তিনি শহীদ হন উহুদের যুদ্ধে কিরকম তাকে শহীদ করা হয়েছিল, তার নাক কান পর্যন্ত করা হয়েছে, তানজিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলাহ করা হয়েছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কলিজা বের করে একটা মহিলা চাওয়া চাপিয়েছে তার কলিজা খাওয়ার জন্য, কিন্তু সে খেতে পারেনি। আপনার বলা শুনেনি ওই হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুস শুহাদা হামজা, সমস্ত শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা বিন আব্দুল মুত্তালিবের মৃত্যু দিবস পালন করেননি, জন্মদিবস পালন করেননি, মৃত্যু দিবস পালন করেননি। যদি এরকম জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা ভালো হতো তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়েত দিন। তাই আপনাদের মধ্য থেকে যারা এখনো বাঁচেন তওবা করে আল্লাহর দিকে ফিরুন, খবরদার আমার কথা না, ইয়াকুম ওয়া মুহতাসাতিকুম, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবরদার তোমরা নতুন নতুন আবিষ্কৃত কাজ থেকে বাঁচো, আমল থেকে বাঁচো, কারণ ইন্না কুল্লু মুহতাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আমল বিদআহ, আর প্রত্যেক বিদআহ হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচাতে তৌফিক দিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম বাঁচাতেন, আগে বাঁচালেন কি রকম, তার বাড়ি থেকে বের করেছেন ওরা দেখতে পায়নি, আবার আসেন কোন জায়গায় গারে থুরে, গারে থুর নামক গুহায় তিন দিন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা এসেছে আবু জাহাল বুঝা দিয়েছে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে পারো তাকে 100 উট দেয়া হবে, আর এর সাথে সাথে যদি আবু বকরকেও নিয়ে আসতে পারো তাহলে 100টা 200টা দেয়া হবে। ওরা একদম গুহায় এসে নিচের দিকে তাকাচ্ছে, আগে তাকাবে যেহেতু আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি পায়ের নিচের দিকে তাকার আমাদেরকে দেখে ফেলবে, আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে রয়েছেন, তুমি চিন্তা করো না আল্লাহ কি আমাদের সাথে রয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ হেফাজত করেছি না, আল্লাহ হেফাজত করলো আল্লাহ রাসূল, এই হচ্ছে ওয়া আকিদু কাইদানের অর্থ, আমিও কৌশল গ্রহণ করছি, অন্যদিকে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, একটু ঢিল দিচ্ছেন, যখন পাকড়াও করবেন তখন আর ছাড়বেন না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদান ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা, অতএব তুমি কাফিরদেরকে একটু অবকাশ দাও, মুহলত দাও, অবকাশ দাও কাফিরদেরকে। একদম রাস্তায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে আসলেন মদিনায়, মদিনায় কিছুদিন থাকলেন, দ্বিতীয় বছরের যুদ্ধ হলো বদরের যুদ্ধ, তাতে মুসলমান বিজয় লাভ করলেন, তারপরে আস্তে আস্তে আস্তে করে অষ্টম হিজরিতে রব্বুল আলামিন তার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে মক্কা বিজয় করালেন। সুবহানাল্লাহ, কত হিজরিতে? অষ্টম হিজরিতে। এবারে যখন মক্কা বিজয় হলো, সাহাবায়ে কিরাম আগে তো ওরা কাফির ছিলেন, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করে ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এবারে তারা বলছেন আমার নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, এখন আমি মক্কা বিজয় করেছি, এবারে তোমাদের ধারণা কি বলতো, আমি তোমাদের ব্যাপারে কি করবো? তারা বললেন, আকুন করিম ইবনু আখিল করিম, আপনি হচ্ছেন দয়াশীল ভাই আর আমাদের দয়াশীল ভাইয়ের ছেলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি, আমি তোমাদের ব্যাপারে ওইরকমই বলবো যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছেন। কি বলেছেন? লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের জন্য আমি কোন রকমের ভর্ৎসনা করব না, তোমাদেরকে তোমাদের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো না তোমরা ভালো নয় তোমরা খারাপ, এরকম কিছু করবো না, ধমক টমক কিছুই দেব না। তাই কি করবেন? বললেন, লা তাসরিব আলাইকুম ইগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি দয়াশীল। সুবহানাল্লাহ ওয়া তাআলা। একদম লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেসব লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছে, ইসলাম কবুল করার পরে ওদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে নবীর গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর দ্বারা বোঝা গেল, যারা বেদাত করে শিরিক করে নাম মুসলমান, যদি ওরা তওবা করে আল্লাহর দিকে রুজু করে, বা এছাড়াও যারা নাফরমানি করে আল্লাহ, যদি আল্লাহ দিকে তওবা করে রুজু করে, আল্লাহ তাদের সমস্ত গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। তাই আসুন আমরা বেদাত পরিত্যাগ করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলার চেষ্টা করি, আর চলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ পাক রব সালাত আল্লাহর জন্য জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا